الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه وسلم تسليما كثيرا أما بعد وعن المغيرة بن شعبة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم توضأ فمسح بناصيته وعلى العمامة والخفين أخرجه مسلم معنى الله رسول لفي مغيرة بن شعبة كبان رواية جنبه كليفان من دارواني هم كهرم رسول الله صلى الله عليه وسلم بلوك رفية أدي يكري يغفانو نكوري فرمتيغ فنفس سوية أدي فغولي كولوغ متيغ فنفس سوية أدي خف متيغ فنفس سوية من حديث بيان بيان بيان بيان বলুগ ফেমফুসেবি সিফা পুরিমবেস দেননে উনু ফাদা বলুগ ফেমফুহের মুলি বলুগ ফেমফুহ মুস্তাহাব বগে মানি মুলি বলুগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকরনি ওয়ামসাহু বিরউসিকুম তিয়াবামিহুম বোতাহুগ ফেমফুহেশে এবহি মুলি বলুগ ফেমফুহে হুশগামে মি হাদিস লুগামে বায়াম বগে মানি বলুগ ইব্বাগ ফেমফুহে ফদেম বাকি বাগ বাকি বা ফাগুডিং পুরহামা কুরেবু ইবদস হাদিস এক আসফে ইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুম বাইগ গফেম ফুসসেই কামাকা মি হাদিস লুগাস বলুগে ইব্বা কালিফান ফেম ফুসসেবি আন ইব্বা ফুরহাম কুরবি ফাকুড ফাগুড কলুগে মাতিগা এই মুলি বলুগে ফেম ফুহুম ফরদ বেগেম ওয়ানি হাইগা তুগা হামা ইফাদা ফাদো মাকি সুলুগে ফরদ তাহুগে তেইম ফরদে এহেন নামাইস বাইং হালি তাহুগে খুফু মাতিগা ফেম ফুহুম সুন্নাহ বেগেম বে শারউ কুরবি গেম বে এই দাতুর তাহুগে মাতিগা ইফাদাইহিন হালিতহুগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি শারউ কুরাবা ফাকুফু গামাতিগা ফেমফুসসাউমা খুফাকি এই জামানুগা হামুন হাদাগেন ফায়ং আরওয়াইচিন এই ফিনিন সালামে কুরুমাট্টাকা এয়াম মিকিয়ানি খুফু খুফু মাতিগা ফেমফুহুম আদি এ বাব ওয়াকিং আন্নানে খুফু মাতি ফেমফুহুম গা বাব এ বাবুগা এ বায়ান আংকলে তাফসীল কদান কমিয়াকাস মি হাদিস লুগে আসল মুরাদ কি এ কদিফানুগে বলুং বাইক ফেম ফুসমা ফারজাসেন লভাই কে ফানে ফাগুডি কল তুরকুরবায়ং হুন্নাওয়া ইরুগা বলুম বাইক ফেম ফুসরা ফা বাকি বাই কে ফান ফাগুডি কল মাতিম ফুর হেম কুরবানি এই সবাকি ফাগুডি কল হি কমমে ফাহার কুনা গায় ফা ওলম ফাসিহ হিচ্চ কান নুয়াতি এ জামানুগা এরু আরাবিন আলা উলুনু হিচ্চ কি ফাগুডি এই ওয়ারাত বড় ফতি গান্ডেন হাই গতু আলগুন মি আলা কাহ কুডা কুডা ফাগুডি এন নং এ বেকালুং আলা বা ফুননানি ওয়ারাত দিগু ওয়ানে ফতি গান্ডো ওয়ারাত বোকং উলায় ফুননা ইচ্চেন এ ফাগুডি কি একেরি ফান ফাগুডি কল আলবা ফুননানি তাকিহা কলুগে মাচ্চা তাকিহা কলুগে মাতিন ফাগুডি কল আলবা ফুননানি এ ফাগুডি কল কমমে ফাহারা কু নাগান এই ওয়ারাত বুরা কামা কাওয়া তিবে একেরি ফান কমমে ফাহারা ফাগুডি কল নুনাঙ্গা বলুম বাইগ ফুসসালা ফান ইব্বা ফুরহামা কল্লানি ফাগুডি কলুগে মাতিগা এহেন কামুন বলুম বায়েগ ফেম ফুহং এবেস হাদিস এগ রিওয়ায়েং আইসফেন নাই আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি সিফাতি হজ্জিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবদাউ বিমা বাদা আল্লাহু বিহি আখরাজাহু আন-নাসাঈ হাকাযা বিল আফযাল আমর ওয়া হুয়া ইনদা মুসলিমিন বিল আফযাল খবর আমাগাস কুরিগে হাদিস রিওয়ায়া কুরাবা ফামানি ইমাম মুসলিমে কানিগ ফানুগে সহিহুগা মায় আল্লাহ রাসূলুল্লাহি জাবির ইবনে আব্দুল্লাহ কিবেন রিওয়ায়াত গমান ইকরিফান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জ কুরবি গোতাবে হে গো তুমি বিদালবনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুল কুরবিয়ে তিয়াবামি হুম ফারাহে আল্লাহু ফেটটেবি তানু আখরাজাহুন নাসাঈ মি হাদিস রিওয়ায়াত কুরবি ইমাম নাসাঈ মি হাদিস ফুল গমিওয়ানি আমর কুরবা ফাইকামাকু মুসলিম রিওয়া ইমাম মুসলিম রিওয়ায়াত কুরবা ফা হাদিস ফুল গ আমর গে লাফজে নে খবর গে লাফজে আসওয়ানি এবহি আহারমেন ফট্টামে আল্লাহ ফট্টাফাওয়া থানু মি হাদিস ফুগামানি তিয়াবামি হুম ফট্টাহে আল্লাহ ফট্টাফাওয়া থানু মুসলিম গ রিওয়ায়াত গমানি আহারমেন ফট্টামে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফট্টাফাওয়া থানু মি হাদিস হাফিজ ইবনে হাজার মিনি গেনেসরা গেন্নাওয়াফা তোহারাতু গে বাবুগা আসলুমি হাজ্জা বেহে গোতুং আসফাওয়া হাদিস ফুলে এহেন নামেস হাদিস ফুলু আম ওয়াগেম ওয়াতিবে একলেগে ফানু মিতানা মিনি হাদি মি হাদিস ফুলু জিকুর কুরাবাফা হাজ্জা বেহে গোতুং আসলুমি হাদিস ফুলু আসফাওয়ানি রাসূলুল্লাহ মি হাদিস ফুলু নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাট্টা ফাওয়া তানু তিয়াবা মিন ফাট্টাওয়াহে এই সাইয়ু কুরাইরু সাইয়ু সফায়া মারওয়ায়া দেমেদুগা হিঙ্গাইরু আল্লাহ গুরওয়ানুগা ফাট্টাওয়াফা এবা তানু তিয়াবা মিন ফাট্টার এবাহি wuluuge tartib ei wajib wegen wa kamigge macchan istidlal kurawa fa ewani mi hadis fulun mi hadis fulu gewani allah fette itanam fattare qur'an ge wulu kurman allah fattahe mani konda munu ya ayyuhal ladina amanu idha qumtum ila ssalati faghsilu wujuhakum wa aydiyakum ila al marafiq emme furtam allah fattahe mani wujuhakum tiba mehge munu takun den aitta den boluga fem fuhare den faadonnar mi tartib mi hadis fulun الحافظ ابن حجر استدلال قربا فإواني ولوغ ترتيب أي فردك ولوغ ترتيبك أي فردك إبهي ولوكر من أنغوا فاوا غنوان ترتيب ني دونن جهن إمي فرطم فادو إفا دين دي عيد دو إفا دين مون دو إفا إغو تكنون دين الله سبحانه وتعالى كي تقولان كو فتر إفا ني مون دو مون أي ولوغ إمي فرطم فرد دين مثالك عيد دو ما khodawma nefata fenduma mi sunnatuga aswa kantatta kiti qur'anuga fatta fa evani munun munun allah subhanahu wa taala fatta fani ehin namaves angaya fennum ves fardu vegen wa kama waragina ilmerin vidalave fave sababaki rasulullah sallallahu alaihi wasallam ekaman amru kur qurwa fa waati ve kalifan hadis kur qurwani idha tawadda fa madmid tibamihun ketere miha ku wulu kura kamuga wa nama angaya fenda hushikame ehma angaye fennuma kiyes ei wuluge fardu tahuge teren himene fardekkama ilmerin vidala vefani den sualaki qur'anuga allah subhanahu wa taala fatta efani mununne kibehe angayage wahaka allah zikrunu kurevi kommiyakas mi hadi e ayatum silmerin ba istidal kure anga himeni gem wakama ei anga himene ni mununuge teren anga ei mununuge teren munu do ilmerin vidala vani allah subhanahu wa taala evani wahi kurawa fe tibami munu do nare e munu do umuge teren himeni gen ade e ba anga do um bes tafsil ko kalaange wahi kurawa fa netas tafsil ko kalaange hadis wahi kurawa fa netas ijmal ko re eni allah subhanahu wa taala wahi kurawa fe ge tafsil rasulullah sallallahu alaihi wasallam bayan ko devani e anga bes don nan jehena kama ehma munu do umuge munu do um furihame gen wani anga bes do uni mai kommiyakas deyattira doun ei sunnate mustahab wegen wa kame wulu furiham wegen wa ne sunnetta karis ekko wulu kurima den algon men teren bayem mihun deke gotu ge faadoun emme furtan faami donnani faadoun men ne wulu kurum ge emme furtama emme fahun donnan jihe gunawan ei fa aittilain farhan jiheni wulu kuram fa yakunnu وعنه قال كان النبي صلى الله عليه وسلم إذا توضأ أدار الماء على مرفقيه أخرجه الدار قطني بإسناد ضعيف أديس ما الله رسول الله جابر قفان وكيفين رواية من يكلفان مدار رسول الله صلى الله عليه وسلم ولوك راهند يكلفان فين هنغوا لبوية يكلفان قد أولمبر قلو كمچا من حديث رواية رواية من إمام دار قطني كما كمي حديث سند ضعيف وغن وي ايه مراد كي ai mihen gendar ula botta ekom mihen ai firuma lavve ula mori ge macha va gota mihen macha ula mori tta pure macha omya kas ilmerin istidlal kurava ula botta hamayan allah subhanahu wa taala miyanga fani donna hamay gota fa donna ru tambi katta hamay donna tambi kari ve sege himeni gem va kama tambi katta hamayan ebahi tambi katta eku ga donna ase hamay gota ula mori taka hamay donna re Allah wa ikra wa fa evani ulambori taka ekuga donnaashe ei qawaidan ilmeringe bahuri arai bahuga mitanga bayan kurawa fa ei kirt qur'anuga asmini waqsilu wuju faqsilu wujuhakum wa aydiyakum ila al marafiq ila etanga yani ase ila gamane ki tanaka hamaya ila al marafiq ulambori taka hamaya ilmerin vidalwani mi ilaya behegotun bahuge ilmerin arabi bahuge ilmerin midalwani ilaya behegotun ilage kuriyan anna lafzu ilage fahatan anna lafzu ilage fahatan anna lafzu ebahi marafiq ilal marafiq ilage fahatan asmini marafiq ebahi ulamborita ilaage fahatan anna lafzu ilaage kuriyan anna lafzuge jinsun himenigen wa kamuga wa nama ilaage fahatan anna lafzu himenigen wani ilaage kuriyan asfa ewa lafzuge hukumugae ilaage fahatan anna lafzu ilaage kuriyan asfa ewa lafzuge jinsun himenigen wa kamuga wa nama ilaage fahatan anna lafzu himenigen wani ilaage kuriyan anna lafzuge hukumuge terenne ilaage kuriyan asfa ni aidiyakum aidi ebahi aitta aittaka ulamortaka balar ulamor himenigen wani atuge jinsun atuge bayen gai ulamortaki ehem bima atuge jinsun kamuga wana ulamor himenigen wani atuge jinsun kamuga wanama atuge hukumuga ulamor hiwe simeneni allah hebai koron ait donnaase ehem ulamorta donnaase ulamorta ves donnaase ege maana erun kureveni kon gotaka faqsilu wujuhakum wa aydiyakum ila almarafiq tibamihum aitta donnaare ulamortaka ekuga ulamboritaka ekuga ei maane ki ei raji hoegen wa gota ki es ulamboritaka ekuga ulamboritaka hamayakan ulamborit shamilwan jihene buluga ai donner ulambori shamilwan jihene tenjassa hisabuga ulambori ulambotta ekuga donnan jiheni ulambotta hamaya kannu ulambotta ekuga donnan jiheni hamay gota faage fa donnair was tambikatta ekuga donnani tambikatta hamaya kannu tambikatta ekuga tambikatta shamilwan jihene doumuga وعن ابي هريره رضي الله تعالى عنه قال ما ان الله رسول النبي ابو هريره كيبن روايه مني كليفان ويدال وني قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم حديث القرويه لا وضوء لمن لم يذكر اسم الله عليه اخرجه احمد وابو داود وابن ماجه باسناد ضعيف والترمذي عن سعيد بن زيد وابي سعيد نحوه وقال احمد لا يثبت فيه شيء Rasulullah sallallahu alaihi wasallam hadith kone la wudu wa wudulen noye Allah ge ismu fulu nugai mihaka ebahi bismillah nu kiya fi mihaka wudulen nete bismillah wudu kurum faraa'iru bismillah nu kiya fi mihaka wudulen noye mi hadith fulu dhaif mi hadith fulu riwa kuru rahman imam ahmad imam abu daud ibn majah bi isnadin dhaifin dhaif sanaka mi hadith ge sanad dhaif wegen ve adi imam ahmad widale faman la yasbutu fihi shay'un kama behgotun ibbas hadithe sahhagotu ge sabit wen asenete ilmer widal mani wudu kurum ge kurin bismillah kima ke mustahab wegen wa kame ke bay ilmerin imam ibn hazm fada be kalung ge bohri widale fa gastu ge bismillah du kallafiya gastu ge bismillah nu kiyafiya wudu sahhin wane komme ka bismillah kiyan jehene bismillah kiyuma ki ei mustahab wegen wa kame wudu furiham wane bismillah kiyima den handanete gen bisminu kiyakas wudu sahhawan wa an talhat ibn musarraf an abihi an jaddihi qala ra'aytu rasulullah sallallahu alayhi wa sallam yafsilu bayna al madmadati wal istinshaq akhrajahu abu da'ud bi isnadin dha'ifin abu talha ibn musarraf kalifanu ge bappai kiben adi kalifanu ge bappai kalifanu kafaflo kiben mi riwa kuroni kalifanu kafaflo mi dalwani kafaflo sahabiye mi dalwani ra'aytu rasulullah sallallahu alaihi wasallam timana de kunimi rasulullah sallallahu alaihi wasallam yafsil bainal madmadati wal istinshaq angaya fenluma nefata fenluma demeduga waki kurawani ko timana de kunimi ege maane ki angaya li fenakunnun ehen fenen nagaya fae nefata fenlevi angel lebi fena kunnune angayen en aggori den aneng aggori naga fa nei fata fellu akhrajahu budad bin has bi isnadin dha'if ne kam mi hadis plus dha'if sahabe gen wagota ki angayen enaga fenuge ebba angayen aneng anebba nei fata ke tere waddanu ei sahabe gen wagota ki mi hadis plus dha'if an ali radhiyallahu ta'ala anhu fi sifatil wudu'i ثم تمضمض واستنثر ثلاثا يمضمض وينثر من الكف الذي يأخذ منه الماء أخرجه أبو داود والنسائي ما ينظر رسول الله عليه فان وكبن رواه من كليفان رسول الله صلى الله عليه وسلم وضوء كرب قتامد من بدال وني دين كليفان أنجا فنلم فيه واستنثر أدي نيفة فنلم فيه تيم فهر يمضمض وينثر من الكف الذي يأخذ من الماء neefatara angayara ekade faanu finlavva finlavvani fin enengevi atunne ege maanay ki kana atunne neefatara angayara ekade faanu finlavvani kana atunne ekama neefe folalaani waatun wan abdullah ibn zaid radiyallahu ta'ala anhu fi sifatil wudu মানুষ আব্দুল্লাহ ইবনে যায়েদ কিবান রিওয়ায়েতে গামি ওয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলুকরবি গোতামে দে কালিফানমি বিদালবনি সুম্মা আদখালা ইয়াদাহু দেঙ্গে কালিফান ফেনুগে তের আইলভি ফামাদমাদ ফিনঙ্গাওয়া কালিফান আঙ্গায় ফেনলভি ওয়াস্তানশাকা আদি নেফাতাবস ফেনলভি মিন কাফিন ওয়াহিদিন ইংগাতু ওয়াহে কি ইং আইগোরিন নেগি ফেম ফদু কালিফান আঙ্গায় ফেনলভি হামা ফেম ফদু নেফাতাবস লভি এগোতা তিন ফারে কালিফান কান্তা করবান ইয়াফালু যালিকা সালাতান এগোতা তিন ফারে কালিফান কান্তা করায় মুত্তাফাকুন আলাইহি মি হাদিস ফুল রিওয়ায়াত করবি ইমাম বুখারিয়া ইমাম মুসলিম সহিহ হাদিস ফুল ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আল্লাহর রাসূল আনাস কিফানু কিবেন রিওয়ায়াত গমানি কালিফান মিদালবনি রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ওয়া ফি কদমিহি মিসলু যুহর লাম ইউসিবহু আল মা ফাকাল ইরজি ফা আহসিন উযুআক আখরাজাহু আবু দাউদ ওয়া নাসাঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ দেখে বড়া গন্নবী মিহাক উযু কফা একমাক এনাগে ফাতিলাগ নিয়াফতি কোলগে মিমবর এবানে ফেন নুজেহি এতাই কালিফান দেখে বড়া গন এনাং হাদিস ফুল কুরবিয়ে ইরজি এমবরি দাহে ফা আহসিন উযুআক রাঙ্গাল উযু কুরাশে এমা মিগেন গে চকি উযুগে ফরযু তাহুগে তেরিন ফরযু গুনামানে গা এম্মে তাংকোলে বেসেন নুজি হে ইন্দেজিয়া বুলু সহাইনওয়ান বুলু সহাইনওয়ান রাঙ্গাল বুলু কুরান জিহে নেহে এতাং হাদিসে গে বার ফাসবিগিল বুলু বুলু ফুরিহামা কুরাশে বুলু ফুরিহামা কুরাশে ওয়া আনহু ক্বাল আদি বিসমা আল্লাহর রাসূল আনাস কিফানু কিবান রিওয়ায়াত গামানি কালিফানু বিদাল বানি খান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াল্লা বিল মুদ্দি ওয়া ইগতাসিলু বিস-সাঈ ইলা খামসাতি আমদাদিন মুত্তাফাকুন আলাইহি আদি বিসমা আনাস কিফানু বিদাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলু কুরাবায়ে মুদ্দেগ গেফেনু এই ফিন দে আই গোরি ফুরা ফেনু মিহা বারু ফেনু কালিফানু উলু কুরাবায়ে আদি সাঈগ গেফেনু একালে গেফানু হিনা তাহির ওয়ালাবায়ে সাঈগ গেফেনু সাকি মরিহাবে ফনসিং গডাং নান কান্নে মি ফিতর যাকাত মিনান কি হাবারে সাই আমুদেন এই কিলো কিলো গ নিসবাত মুদ্দুগে নিসবাত বালা ফি হাতার মুদ্দু এই এসসা হাতার মুদ্দা কি এসসা একালে ফানু হিনা তাহির ওয়া লাবাই হাতার সা হাতার মুদ্দু নুমাতা ফাস মুদ্দু হাতার মুদ্দু নুমাতা ফাস মুদ্দুগে ফেনু কালে ফানু হিনা তাহির ওয়া লাবাই মি হাদিস সূরত হুন এ বায়ান বেগে মানি ফেনাব বাল্লাওয়া কেন করে ফান ইসরাফ হুন কুরাবা কান এই এ জামানা কি ফিং মি জামানু গে মিলিবে হা তানাস কল লিবে লিবুন জামানা নো মদিনা গে করে ফান হিজরে বড়া গে নবীর হুরি হাম এমমে বালে এ ইহুদি গে বালে এ বালুন আসসাবে কেন ফিং গে নানি উজুরা গানে গে ফিং গে নানি ওসমান গে ফান এ বালু এ ইহুদি কালে গে আতুম ويفاري اتا دينار الدفاف اغاتي عثمان غفان غنفا مسلمون گ تريا تليفان وقف كوربي مسلمون اتا وقف كوربي وان عمر رضي الله تعالى عنه قال ما الله صلى الله عليه عمر غفان كي بن رواه من كليفان ميدال بن قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم حديث الكوربي ما منكم من احد يتبلى فيسبغ الوضوء ثم يقول اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الا فتحت له ابواب الجنه اخرجه مسلم والترمذي وزاد اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين উমর গফান মিদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুকরবিয়ে তিয়াবা মিহ করে মিহ কো উযু কো আদি ফুরিহামা কো উযু ফুরিহামা কো দেমি ফাদাইন কি আফি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মি উযু দুয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মিন ইয়া রকম বেগুম হাগু গম বা এহিং এবস ইলাহ কুন ওয়া কামাং আলো হেকিয়ামে ওয়াহদাহু লা শারীকা লে কালাঙ্গে ইক্কাওয়ান্তে কালাঙ্গে এবস শারীকা কুন ওয়ে বাবরিয়া কুন ওয়ে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আদি মুহাম্মাদ হামকরুল মুহাম্মাদ গফানি কালাঙ্গে আলা কামরা কালাঙ্গে রাসূলা কামাং আলো হেকিয়ামে মিফাদাং ইনা বুনাফিয়া কিয়াফিয়া ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ ইনা টাকা স্বর্গয়েগে দরকলতাং হুলুগেন দানে আখরাজাহু মুসলিম ওয়া তিরমিজি মি হাদিস ফুল রিওয়া করবি ইমাম মুসলিমা ইমাম তিরমিজি আদি ইমাম তিরমিজি ইতর মি দোয়াগে ফাহাতাং এবা ইতর করবা রিওয়া করবা এবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবা ফুল মি তাংকল আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এই হাদ্দা আবু গরাস কালা কয় মি আলা তাওবা ওয়া মি হুগে তেরেন লাবাশিয়ে ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন আদি তাহির ওয়া মি হুগে তেরেন বিসমি আলা লাবাশিয়ে এমা মি উলুগে ফুরিহামা দোয়া এই أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين أي سابق أي دي হাদিস ফতুগা রিওয়ায়েত আসফা আর এই এমএ ফরিহামে আসফামিনি সুনান তিরমিজিগা মিদুয়া এই ওয়াজালনি মিনাল মুতাতাহহিরিন হিসাবা এই হিসাবা সাবিত ওয়ানি উযু দুয়া আদমিয়তি বাবুল মাসহি আলাল খুফাইন খুফুমাতিগা ফেম ফুহুমুগে বাব খুফুমাতিগা ফেম ফুহুমুগে বাব মার খুফাকি কোন এচেকান্তি এমএ হাবে ফুনাই গডা গন্নমান হুফাকি এই হামুং জবানুগে হেদিফা হুরেছে মিহার বস সুরে হামুং হুফু হেদিফা মিহার বস ফিনি গাও মুতাহুগে ইস্তেমাল করে মিহার বস হুফু এই ফিনি কামুং আরওয়া এচে দেম মিহার সওয়ালে কি ইস্তাকিন ওয়াতি ফেমফুং মুদ্দাবেগেম ওয়ানে তো এ হাদিস আন্নান ইস্তাকিন ওয়াতি গে ফেমফুং মুদ্দাবেগেম ওয়ে দেম সওয়ালে কি হামে কানে ফিনি মৌসুমুগে হে হুদ্দাবেগেম ওয়ানি হুনু মৌসুমুগে সুদ্দাওয়া হুদ্দাবেগেম ওয়ে হেইয়ে হুনু মৌসুমুগে সুদ্দাবেগেম ওয়ে হুফুগা ফেমফুং হুফুগে বদলগে ইস্তাকিন ওয়াতি গে ফেমফু হেবেনে এ মিগে বহরি হুকুম তাকে এ হুকুম তা দেন বায়াম দেখেন দান মি বাবা এ খুগা আনিল মুগীরাত আনিল মুগীরাত ইবনু শুউবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মা ইয়াল্লাহু রাসূলুল্লাহি মুগীরা ইবনু শুউবা কি বিন রিওয়ায়াত গমানি কালিফান মি দাওয়ানি কুনতু মা আন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াল্লা ফা আহওয়াইতু লি আনজি' খুফাইহি ফাকাল দাউহুমা ফা ইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন ফামাসাহা আলাইহিমা মুত্তাফাকুন আলাইহি কলিফান মিদালানি তিমান্না ইসফারগ দাতুরগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুগাবিমে ফাতাওয়াল্লা একলিফান বুলু কুরাবাসি এদেন তিমান্না গুদুয়েলিমে একলিফান গো হুফু বেলু মাট্টাকা তিমান্না গুদুয়েলিমে মুগীরা ইবনে শুবা মিদালানি এহি রাসূলুল্লাহ হাদিস কুরাবে দাউহুমা বালান কানতে দু কল্লাহে ফা ইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন তিমান কলিফান এ হুফু তুর কুরাবি তিমান কলিফান ফা তাহির কুরাবা ফা ওয়াহালু গায় মিহার এমএ ফরতম খুফু আরওয়ান জিহেনি উলু কফা উলু নেতি আরওয়ান কামা কোন দানে উলু নেতি আরওয়াগেন দেন উলু কুরার খুফু মাচ্চা কোন ফয়েন ফেন এমএ ফরতম খুফু আরওয়ান জিহেনি উলু মাতি গে হুরেগেন উলু কফা আস ফাফু হেলাগেন খুফা ফে আরওয়ানি দেন উলু গেল্লুমুন খুফু মাতি গে ফেন ফয়েন উলু গেল্লুমুন খুফু মাতি গে ফেন ফয়েনি উলু কফা খুফু আরওয়ান জিহেনি এন দাতুরে রেখা দেবা ফে বৈ দিন দুবাস তিন দুহ এনা ফুফুমাতি ফেন ফুহেন খুফু নু বালা মিয়ার বুলু গেল্লিফা হুট্টা বুলু গেল্লিফা হুট্টা খুফু বালা ফিয়া দেং আলুম ফায়দা হইফা খুফা আরঞ্জে বুলু গেল্লিফা হুট্টা মিয়ার মিসাল কা মি খুফা মি এরি খুফা আরা মি হা খুফা মি এরি বুলু কগেন দেন মিসাল কা বুলু দিয়াই বুলু গসসা হুট্টা এনা দেন বুলু কো খুফুমাতি ফেন বেস ফুহেফি দেন ফেন ফুহফর ফুফুমি বেলি বালা ফিয়া ফায়দন নঞ্জে ফায়দয় ফদিং আলুং আরওয়ান জিহেনি ফানু দরে আরওয়ান কামা কোন দান ওয়ালিল আরবাতি আনহু ইল্লা আন-নাসাই আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা আলাল খুফি ওয়া আসফালাহু ওয়া ফি ইসনাদিহি যাফুন ওয়ালিল মি ইমাম আবু দাউদা ইমাম তিরমিজিয়া ইমাম ইবনে মাজা মি রিওয়া করাবানি মি তিম বেকান রিওয়া করাবি হাদিস ফুলে গামিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুফুগে মাতি গায়া দাহরুগে ফেম ফুসসেবিয়ে ওয়া ফি ইসনাদিহি যাফুন মি হাদিস ফুল বস দাইফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাই কানি ফেম ফুসসেবি খুফুগে মাতিগা আলী গফান বিদালওয়ানি আলী গফান বিদালায় ফমানি লাউ কানা আদ-দীন বিল-রায় লাকানা আসফালুল খুফি আ'লা বিল মাসহি মিন আসফালিহি মিন আ'লাহু আ'লা আওলা বিল মাসহি মিন আ'লাহু একাদী গফান বিদালওয়ানি লাউ কানা আদ-দীন বিল-রায় দীন রায়ুগে মচ্চ বিনাবেগেম ওয়া কামুগাওয়ানাম লাকানা আসফালুল খুফি আওলা বিল মাসহি মিন আ'লাহু খুফুগে দাহুগে ফেমফুহুং খুফুগে মাতিগে ফেমফুহুম বরে আওলাবেগেম বিহে দীন রায়ুগে মচ্চ বিনাবেগেম ওয়া কামুগাওয়ানাম বাইম মিহমি দাওয়া কুরানি বুদ্ধি গা বুল নু কুরা কামে দীন কোনুবে আহরমেঙ্গে বুদ্ধিয়ং এই রাঙ্গালু কামে কামুগা ফেন্নাঞ্ঞা এই দীনুগে রাঙ্গালু কামাকি এই বাইম মিহুন দাওয়া করেন হাসক মুস্তাশিকুং এমি হুম কুরা দাওয়া এমি বুদ্ধি কবুল নু কুরা কামে ইসলাম দিন কোন মানে দীন বিনা গে মানি বুদ্ধি গে মচ্চারে এমি হুম শরীয়তুকে দালিল তাকাব্বুরে ইসকুরি বুদ্ধি শরীয়তুকে নাস্য তাকাব্বুরে বড়ং ইসকুরি বুদ্ধি মি আহলুল কালাম গরা ইয়াকিবস এমি হুম বসে বুনানি বুদ্ধি ইসবেগেম ওয়ে নাস্য তাকাব্বুরে দীনুকে নাস্য তাকাব্বুরে বুদ্ধি ইসবেগেম ওয়ে সম্বে কাছে বাতিল দাওয়ায় একগত কাছে নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমে মলে দেন বডিগেম বা ফরায় আর কোন মেঙ্গে বুদ্ধি বিষ্ণুনাস নুবিষ্ণুনাস আল্লাহকে হুকুমে আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমে আন্নাহি দোয়া আহরমিন জিহেনি সামিয়ানা ওয়া তাওনা বুনা আর ওয়া হাফি মে কিয়ামাং গেম ফি মে হেম বুনেন জিহেনি enun ehengote muslima kannai wama kana li mu'minin wala mu'minatin idza qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim evs mu'min firhina kasati mu'min an hinaka vas sudda wegen noy Allah rasul kama kamid faisala kurwa kinama ekamuge macha timage ra'yu iskurun ekamuge timayen ikhtiyar libgam evs mu'min firhina kavs adi evs mu'min an hinaka vas sudda wegen noy kashigen noy ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله تعالى رسوله نكيمن ترويجني هذا النار اينا دروغم وا بيان وگم وا مغفرتكم مغفر ديجن كشواره كم ميا كان رسول الله صلى الله عليه وسلم كما قام ده فيصل يقول وافن ما الغون من نوتي بونا باكي مانغتون اي اشهد ان محمد رسول الله اكلمن اقرار مكي بس اي علي غفانو دالمني دين بوديغم اتش بنا وگم وا كم غوانما حفوغ متيغ فنفهم ابر دروغ فنفهم اولا وگم ويه ای دت ہڈیوان مچنوں ہڈیوان کما کما تیگ فم فم انگ وے ہوتی کم یک سوفو گے ماتیگ فم فم جی ہنی ای اف ہرا دے ہوفو گے فم فم ہلس مس سین نگ ایم می فرتم کناتو ہوفو گے فم فم نس فہون واتو گے فم فم نس مس سین ہوفو گے فم فم ہنی اف ہار ای تین ای فو ہلن جی ہنی تین ای فو ہلن جی ہنی ای ہوفو گے ماتیگا وعن علی رضی اللہ تعالی عنہ قال دم می کی حدیث می ائی لو كان الدين بالرأي الحديث تم ادي كيغن ادي اي عن صفوان بن عسال رضي الله تعالى عنه قال ما الله رسول صفوان بن عسال وكمن روايه من كريفان ودار من كان النبي صلى الله عليه وسلم يأمرنا اذا كنا سفرا الا ننزع خفافنا ثلاثه ايام ولياليهن الا من جنابه ولكن من غائط وبول ونوم اخرجه النسائي والترمذي واللفظ له وابن خزيمه وصححه صفوان بن عسال وكمن رواه من كريفان ميدالوني رسول الله صلى الله عليه وسلم حرمنا امر كروي احرمن دترك غوانما تين دوس وندن خفونو بالا خفوغا فيم فهما تين دوس يتي حد ديفا دترك غوانما تين ريا تين دوال ثلاثه ايام ولياليهن تين ريا تين دوال خفوغا فيم فهما رسول الله صلى الله عليه وسلم حرمنا حد ديفا فيني الا من جنابه جنوب ريجيا منوي جنوب ريجيا جهني خفو بالا هنا طاهر متكا جهني خفو بالا ekamaku min ghaitin wa bawlin wa nawmin ekamaku faahana bod gadoha jita gosnuata kudakamu gosnuata nidunas khuffu bala kan nujihena khuffu mati fem funima fudena ekamaku shartaki wudu khoggen khuffu arwafa wudu nukon khuffu arwafiya khuffu bala wudu quran jihena khuffa faadoya faden khuffa arwan jihena isharte misalak bay mi hum mi divehin hajjatan tanak gosse ebara koskantatan eba kure mi mi babu ko warak koskantan eba kure edduhaku divessaku mi swal kurani taanga madina ga mi hajjadiya nota umraya kadiya mi haku ena huri bootan araya e makka ga swal kurami ar khayma tahu ga tent tahu ga bay far bootu ga sebana maatu kure ei etanga nonnan mi ma bodaka carpet wala fa faana ekkas wa deule ne etana ena mi buni timanna bootuga fenfu hefa ena mi phone bootuga fen fenfu hefa ena miskita mi buni namaz kura tana mi mani bootu baala fenfu huni bootu mati ka bootu baala fa ena wani etana wadhe namaz kolli ena bootu mati ge fenfu hefa booten no baalenta fo dekun ena koffa wani furatama kuraki ena furatama bootan arayan huri budu hoggen nevesnu ei furatama ku demana kusaki ena bootu ge fenfu hefa di bootu baala fa mi edin skita namaz kom mege je kahara putta kun je hene dene gannang e baji he helun teri mang e baji he alu gonu me puffu ge fenfu hum mi wani sharta ki furatama budu koggen fa doefa huffan aran je heni den huffu mati ge da turwari nama tindwa ha tindre da turunu mi henna muqim ekkam gawa nama aro kaaim be hore mihe kam gaana me na erdia edwa huddali bigen ve huffuga femfuhun mata ista kinu matiga femfuhun wana ali radhiyallahu ta'ala anhu qala ja'ala an-nabiy sallallahu alayhi wa sallam thalathata ayyamin wa layalihin lil musafir wa yawman wa laylatan lil muqim ya'ni fil masih ala al khuffain rasulullah sallallahu alayhi wa sallam datru riya hudda dewa ve huffuga femfuhun mata tin riyatin dwal wa yawman wa laylatan lil muqim adi muqimaka ibahir ar qaim wa hunna miha riyaka dwalu ya'ni fil masih ala al khuffain ibahi huffumatika femfuhuma datru rika tin dwas adi muqimaka mugawanama irre edwal رسول الله صلى الله عليه وسلم هدى الوافي وعن ثوبان رضي الله تعالى عنه قال মাই আল্লাহর রাসূলের সাহাবানা কিমান রিওয়ায়াত মানে কালিফানি বিদালবানি বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ফাআমারাহুম আন ইয়ামসাহু আলা আল আসাইব ইয়ানি আল আমাইম ওয়াত তাসাখিন ইয়ানি আল খিফাফ রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া সহহাহু আল হাকিম আমি হাদিস উলগামিনি আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়া কুড়া লস্করে ফনুবিয়ে হাঙ্গুরামায়ত ফা আমারহুম আমি হুন্না আমর করবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগুডিক তাহুগা মাতিগা ফেমফুমা খুফফতা কো মাতিগা ফেমফুম মেহার মি হাদিসুং এবা দে হাবে আসাইব এবা কিয়া মি ফারগন্ড মাতিগা ওলা বেন্ডে জাগদে সেবা কিয়া আসাইব এগে মাতিগা ফেমফুমা মেহার এ এ সুদ্দা মেহার হাঙ্গুরামাতাহুগা ওলা এরো এবার জাহাম হয়ে তা থানতাম জাহাম ইমা এওলা ফতিগাঁড়ো মাতিকে ফেমফু হেলুম সুদ্দা বুলু কুরার মিসাল কমি তা মালাং কোলেন ইনি কেন্ডি ফাইন তানিক কালা ফে তাঙ্গ মাতি তেঙ্গে কাতালিমা ফুদেন এ দন্নাইরু এ মালাং কোল নু হুরিহা তানে দোয়েফা দিং এ তাঙ্গ মাতি তেঙ্গে কাতালিমা ফুদেন তায়াম্মম কুরা কান্নু জিয়েন عن عمر رضي الله تعالى عنه موقوفا وأنس مرفوعا إذا تولى أحدكم ولبس خفيه فليمسح عليهما وليصلي فيهما ولا يخلعهما إن شاء إلا من جنابة أخرجه الدارقطني والحاكم وصححه مع الله رسول الله عمر غفانا أنس غفانا دبي كلمة كبن رواق مي دبي كلمة بدالواني رسول الله سمعت يسوع كربيه إذا تولى أحدكم تباع من كرميه كولو كراك مغاوانما ولبس خفيه ولو كف خف أرواف دم فليمسح عليهما دي خف متيك فينفه من داره وليصلي فيهما دي خف খুফুগ নামাজ করম দার খুফু বালা গে নওয়ান খুফুগ ফেম ফুফা বালা গে নওয়ান এরঙ্গে দিয়াই বুলু খুফু বালা গে নওয়ান গসু ফায়দন নঞ্জি হে খুফু বালা ফিয়া বাল ইউসাল্লি ফীহিমা এগে নামাজ করম বেছেন ওয়ালা ইয়াখলাহুমা ইনশা ইন্না বেনু তিনদুয়া হুদেন কুরি গাদিস তাকুন গিজ্জে তিনদুয়া সবান্দিন দাতুরে বিয়াকা এনা ফুহমুন দাশে নুবালা হে ফেম ফুহমু দাশে ইল্লা মিন জানাবাতিন জুনুবরি জিয়া মেনুবি عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه رخص للمسافر ثلاثة أيام ولياليهن وللمقيم يوما وليلة إذا تطهر فلبس خفيه أن يمسح عليهما أخرجه الدارقطني وصححه ابن خزيمة مع الله صلى الله عليه وسلم أبو بكر رأيك بن رواق من يكرفان مداروني هم كان رسول الله صلى الله عليه وسلم تطوريا هدى دوية رياة دوال فنفهما أدي مقيمك رحوك قائم بحرميك الرياكا دوال أي فو طاهر وغنى أروان جيني شرطك তোহির বেগিং আর ওয়াফাওয়ানামা এ মাতিকে ফেমফুং হুদ্দা দেবাহ বানি দা তোরে কা তিন দুয়া তিন রে আদি মুকিমাকা রেকা দুয়াল আন উবাই ইবনু ইমারাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল উবাই ইবনু ইমারা কিমান রিওয়ায়াত মানে কালিফান মিদাল বানি কালিফান মিদাল উনি ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল আমসাহু আলাল খুফাইন তিমান্না খুফুগা ফেমফু হেং হেইয়ে হুদ্দা হেইয়ে তিমান্না ক্বাল নাআম হাদিস ফুকরবি আয়কে ক্বাল ইয়াওমান ইদ্দুহু হেইয়ে ক্বাল নাআম حديث ابن كربي آيكي قال ويومين ددوه هي قال نعم مدار من آيكي ددوه مسمى السنة قال وثلاثة أيام تندوه فهن هي قال نعم وما شئت حديث ابن كربي بين دوها كفهم داش من حديث كمين بين ورا كفهم داش تندوه هنو كما كم حديث ان هي صحة هنو كريغ ادي صحة حديث فلتا آدم مبا من دمتي باب نواقض الوضوء وضوء اللي كانت تتا وضوء اللي كانت تتا بيان بيان ان شاء الله ما دماري আদেন সুয়ালেন ও ইজ্জে বেয়ে ফুড়ক মিহার এ গতি ইলমের ইখতিলাফ বেফা ইলমের ইখতিলাফ হতে রাঙাল গতি কি বুলু করলুম পায়ে বেয়ে ফুড়ুম বিদালবে আমার এখানে ফায়দা এলিমা ফুদেনে ফায়দা এলিমা ফুদেনে কমে রক্কাতের গতা কি কি গে আসওয়ালে কি মিহার খুফু বেলিমা বুধু মি দানি বুধু হে যা লুঙ্গস কুরানি নুনি ফায়দ হইলেন তা আমি ফোনে মুনি বাইং ইলমের বিদাল নি হামে কেন ফায়দ হইলিমা ফুদে নে বুধু আলম কুরা কান জেনে বুধু মাতি হুরে জিয়া মিহার খুফু মাতি মেরি ফুহে ফা দেন বুধু লেন নুগে লে না এহ না এহ উঠে না খুফু বেলুনি বেরে জিয়া কিনে তো হাদানি ইলমের বিদাল মানি বাইং ইলমের বিদাল মানি হামে কেন ফায়দ হইলিমা ফুদে নে গোস ফায়দ হইলা আস বাইং ইলমের বিদাল বে বা বুধু আলম কুরা আসে না আমি রক্কাতের গতি বুধু আলম করুন দেন ফায়দা হইল কোন মাস্তে নেই আ এর মর দিগুয়ান রেকো দেসওয়ালে জবাব দেবেন এর আমি আর মতি নামাজুগ হাতার তানেক আইন্না গঞ্জি হে নামাজুগ হাতার এই মুতাওয়াতির কো সাবিত হানাফি মাযহাবুগে মিহুন এমিহুন নাস এঙ্গে হাদিস এমিহুন নাস এঙ্গে হাদিস এহেন নামে সেমিহুন নাকি তাকলিদ কুরআন মিহুন এমিহুনগে ইমামুননা এমিহুন বুনানি হাদিস ও তাকাস আহার মেন বাসহানি আহার মেনগে ইমামুনগে বাহে এমিহুন এঙ্গে আইন্না গঞ্জি হে কাং হাতার তানেক নামাজুগ আইন্না গন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিমে মুতাওয়াতির কো সাবিত হানাফি মিহুন ফাহুন রাঙ্গালোবেগেন এবহুরি দিরাসা কফ এমিহুন খুদু বুনেফে এবহারি মুতাওয়াতির কো আইন্নেগুন সাবিতে হাতার তানেগা হানাফি ইলমুয়ারিন বেসে এবহারি হাম বুনেফা হাতার তানে ফরতা নামাজ ফরায়রুগা দেন রুকুয়াদ দায়রুগা দেন সামিয়াল্লাহ লিমান হামিদা কিয়াফা দেন তিম্মান রাকওয়াতা ফরতা আত্তাহিয়াতুন তিম্মান রাকওয়াতা তে দুআয়রুগা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবাই মুতাওয়াতির কো সাবিত কুফাগা আব্দুল্লাহ ইবনে মাসউদুগে কিবাইন রিওয়ায়েতেন বা রিওয়ায়েত এই যাইফ রিওয়ায়েতেন এই নামাজ ফরায়রুগা ইফহার ফরায়রুগা হামাইকানি মিহিন হাদাফা আইন্নেগো কমহে মিহিন হাদাকান নুজিহে এমিহুম বালা ফিনানি হামাইকানি কামফাতা হামারে নাগানজিহেনি আই এই এমিহুম গেনে সেইনানি ওয়াইল ইবনে হুজুরগে রিওয়ায় ওয়াইল ইবনে হুজুরগে রিওয়ায় হামাইকানি হানাফিন গাবুল বেসকুরি মি রিওয়ায়েন একানি এহেন এবস্তানেগ ওয়াইল ইবনে হুজুরগে রিওয়ায়েতেন এমিহুম গাবুলেন নুকুরে ওয়াইল ইবনে হুজুরগে রিওয়ায়েত ওয়াইল ইবনে হুজুরগে রিওয়ায়ে রাদ্দু কফহরি মেমাতি হারাম বানুমগে রিওয়ায়ে বেসুরি ওয়াইল ইবনে হুজুরগে রিওয়ায়ে হানাফিন রাদ্দু কফা এমিহুম বুনানি ওয়াইল ইবনে হুজুরা কি এই ফাহুম ইসলাম ওয়াডাগে মিহকে এনা একা ফিগু হেননে গেনে এহেন দেগেন রাদ্দু করি একামাকু মিহতানা মি আইন নাগা হাদিস গা আনাস গে ফানুগে হাদিস রাদ্দু কফা হানাফিন গেনেস ফো ইন হাদিস কি ওয়াইল ইবনে হুজুরগে হাদিস ওয়াইল ইবনে হুজুরগে হাদিস গেনেস সাইন্নানি এতাঙ্গা ওয়াইল ইবনে হুজুরে ওয়াকো ফেননানি মি কামফাতা হামায়ং আইন্নেগো মিগব্য সহা একাম মিতাঙ্গা ইদ্যসা কান নুজিহে কামপাতা হামায়া দেন কোঁডা হামায়া আনাস গে ফানুগে রিবা করবি হাদিস ইনানি কোঁডা হামায়া দে গোতান নে গিয়াস মাসে নে কামপাতা হামান নে গিয়াস মাসলে নেই কোঁডা হামায়ান নে গিয়াস মাসে নেই হাতার তানুগে আইন্না গঞ্জি এন আমি আর এবার কি আনতাম মুত্তাফাকুন আলাইহি মানে কি বুখারিয়া মুসলিম রিওয়া করবি হাদিস দেন এবার কি আনতা তিরমিজি রিওয়া করবি হাদিস একে আমি হাদিস ফান্নুগে কইতা সহান এটাঙ্গা ফেমফু হলেন যে দুয়াং আইন গান জিহানি বাঁডফু জিহানি মিহাগ মুনা দিমালা আদি এগে আতুগে দাফু জিহানি বিমাচ্চা দিমা মিহেন ফুর ফুরগা এনাগে ফুরগা হাবা গোতা বানে এ মিহেন নেগে আসমাসেন মিহেন নেগে মাসালে নে ইস্তিসকা গামে ইস্তিসকা গতি মিহেন মিহেন নাগা মাচ্চেন গবে মিহেন নাগা ইস্তিসকা ফরতমি হাদিসা গুরুয়ানুগে মান কিয়ে মজলিস তাহ কি এমে মাই মজলিস বিম্মতি গে হেদে মালায়েক বেকলুঙ্গে ওয়াফদেন উলে বিম্মতি গ মিকাল মজলি হে ফেনে তো মিফদ মজলি হে ফেনে রঙে বেকলুঙ্গে আসে মজলি হে ইশিন না হাদিস গে মি গতম মিসকিতে গে গুরুয়ানা হাদিস কিয়ে মজলি হে গেদে জিয়া মালায়েক বেকলুঙ্গে আসে মিহুম ওয়াশালতে আদি রহমান আল্লাহ বা মিহুম ফরওয়ালতে আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত গতি বি মালায়েক বেকলুঙ্গে আরিহুগ আল্লাহ তাআলা মজলি হে হাজির এমমেন গে নাঙ্গান না ওয়ায় মিতা গুরুয়াং কেবং এনুমা কি এই নুবা কামে খাই গেল মেয়ার কমে হেও কামে বেশ এগে মাহাল্ল নুন তানেক ইস্তেমাল কফিয়া এমানি গো হাকা মেয়ার মিতাঙ্গা মি দিনই না সে গুরুয়াং এনা কেবং এনা কান্নে গে কেমান বেশ ইন দেখেন হামা কিয়া মাজলি হেক দিন কিয়া বাদে মাজলি হেক মিতান দিনুকে এতম মাউলু মা তেঙ্গে বাদে ওলম ফিলাগে মি মাজলিস তে নাং হেও গেমান এনা গুরুয়াং কিয়াং ইনন তে হেও গেমান মিতাঙ্গা এম মি কিয়ানি জুলমু আনিয়া আনিয়াগ মানে কবা এচ্ছেন এগে তান্নুন তানেক গা বেন্দু এচ্ছেন এগে তান্নুন তানেক গা বেন্দু আমি কিনে আনিয়া মেয়ার মিতাঙ্গ মিতাঙ্গ মি মাহাল্লাকি মি দিনী দারুস নাসিহিং আডম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফুলু মি কিয়ানি আল্লাহ গে রাসূলাগে বাস ফুলু মিতাঙ্গ মি কিয়ে হুন দানি মিতাঙ্গ গুরুয়াং কেওয়াং ইন আল্লাহ নুরুসসাওয়ানে কামাতা আল্লাহ নুরুসসাওয়ানে আল্লাহ রুসসাওয়ানে মিতাঙ্গ মিতি আড়ওয়াং ইনং এই বালা রেগাঁডোগ হাদিস দিরাসা কুরাং ইন্না মিহা রে আলকং কর্ম পুরে হেওগেম ওয়াকাম ইলমের মিদালে পানি মুলি রে এককং ইন আল হেওকং কর এদ ইমাম শাফি গে ফান কালিফান ওয়াডাগে তি ইমাম আহমদ বিন হাম্বল গে আরিহা ইমাম আহমদ বিন হাম্বল কি কালিফান গে দারিওয়ারে কালিফান ওয়াডাগে ইমাম আহমদ বিন হাম্বল গে আরিহু গে এরে হে দা কুরবি ইমাম আহমদ বিন হাম্বল গে আহমদ বিন হাম্বল মিদাল ওয়ানি কালিফান আবি কাবাল উন্না এতা দরমাতি গে ফেং ইচ্চে বাহটা রে কালিফান দাম নামাদা বুলু কুর মাট্টাগা আবি মিহা মিদাল ওয়ানি হেন্দুনু তেদু কং কাহলে মিহেন কং হে কালিফান তি মেহমান তারি রে গা দা কুরি ফাতিস নামাদেস নু কুরে নাই দেন ইমাম আহমদ বিন মিদাল ওয়ানি কি বেং হে তি হেন তি মিদাল ওয়াই দেন এ ফেং কোল হুম ফেং কোলস মাদেন নু না দেন ইমাম আহমদ ওয়াডা গেন ইমাম শাফি গারে ওয়াডা দেন নবী তিমান নাগে আবি কাবানু কে বা মিহেন বুনে এবা কি নে তো এবি দেন নবী তিমান রে কোন নি দামে হাদিস কা মে তো ফিকুর কুরআন তিমান রে গেনি হাদিস তিমান কারে ফান নে রাব্বা ফি মে সতেক মাসালা দীনু গে এমমে হাদিস আকু ইমাম আহমদ এনাগে আবি কাবানু নাগে দন্নামানি রে গে তিমান নে কুরি হুরি হা আল কাম কবরে ইমাম শাফি এ কুরি কান্তা আল্লাহ গে হযরতু গে হে কম বড়ে এমামি হাদিস তা দিরাসা কম মিগে মাওলুমাত দেনে গাতু মিমা হে কম বড় রে আল কম বড় হে কম বড় এমামি তা কুরআন কি এমাং ইনুং এ কাশি গেম বা কামেন নুং এই কি এ বেস বে ফুলাকা মিতি আড়ু হে মামা ফায়দা বেলি বে দীনু গে মাওলুমাত এ বেলি বে কাম কুরআন ইনা কি আওয়াগেন এ না কান্দে গে বেস মাওলুমাত এ নুলি বে এ না কামে কান কি আওয়ার নুং ইতুর কামে এ কম মিতানু গে কি আওয়াগেন দীনু গে তা মাসসালেন গুলুম ফিলাগেন দান এ কো মিমা সওয়াব গে গতুম বেস বড় এ না হে কম বড় ঠিক আছে নুহে নুনি দামে হুজুরে নু গেলে দেখি হুজুরে কোরা কাছে না কোন জিহে নেতা হ্যাঁ কোরে কোরে কোরে সোহায়ন বুধু জিহেন তারতিব কোরআন বুধু গে তারতিব কে ফার্দে তারতিব গুণাবন্ত দন্ন জিহেন সিরিহিনাকে কর্মাতি